السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون. قرآن الكريم سورة يوسف 68 نمبر آيات পর্যন্ত আলোচনা করা হয়েছিল। এরপরের থেকে আলোচনা, আগের আলোচনায় বলা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইয়েরা মিশরের থেকে ফিরে এসে তাদের ছোট ভাইকে নেওয়ার জন্য যখন আব্বার কাছে আবেদন করল তখন তিনি তাদের কিছু পরামর্শ দিয়েছিলেন যে তোমরা সেখানে এক দরজা দিয়ে প্রবেশ করবে না, এরকম আরো কিছু নসিহাত যা গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাদের পিতার সে নসিহাত অনুযায়ী তারা মিশরে প্রবেশ করলেন, কিন্তু তাতে কোনো কাজ হল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বিনিয়ামিনকে পেলেন স্বভাবতই তাকে ডেকে নিয়ে পরিচয় দিলেন। ওয়ালাম্মা দখালু আলা ইউসুফা, যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল আওয়া ইলাইহি আখাহু, আওয়া মানে আশ্রয় দিলেন, নিরাপত্তা দিলেন, আপন করে নিলেন। আওয়া ইলাইহি, ইউসুফ আলাইহিস সালাম তার নিজের কাছে আশ্রয় দিলেন তার ভাইকে। আলা ইন্নি আনা আহুকা, সম্ভবত এখানে কিছু অংশ আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিয়েছেন যেটা বুঝে আসে যে দুই ভাই যখন দীর্ঘদিন পরে একত্রিত হলেন তাদের দুঃখ কষ্ট জীবনে যা গেল একজন অপরজনকে বলেছেন, এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভাইকে আশ্বস্ত করলেন ইন্নি আনা আহুকা, আমি নিশ্চয়ই তোমার ভাই। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, সুতরাং তারা যা করছে এতে তোমার কোন নিরাশা বা কষ্ট পাওয়ার কোন কারণ নেই। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবারে কি করে তার ভাইকে নিজের কাছে রেখে দিবেন? ইউসুফও চাচ্ছেন তার ভাইকে অন্য ভাইদের সঙ্গে আর কেনানে ফেরত না দেওয়ার, এবং তার ছোট ভাই বিনিয়ামিন তিনিও চাচ্ছেন ইউসুফ আলাইহিসসালামের কাছেই থেকে যাওয়ার জন্য। এজন্য কৌশল অবলম্বন করলেন। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ভাইদের সামানপত্র তৈরি করে দিলেন, জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি, এবারে বাদশার পান পাত্র যেটা ছিল, পানি পান করার পাত্র বা গেলাস বা পেয়ালা, এটা ওদের বস্তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হল। মানুষেরা যখন রওনা হয়ে গেল, পিছন দিক থেকে একজন ঘোষণা করল, সুম্মা আযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। এরপরে একজন মুআযযিন আজান দিল। এই আজান শব্দের অর্থ হচ্ছে এলান করা, ঘোষণা করা। এইখানে মুআযযিন মানে আমাদের মুআযযিন না যে আজান দিল, এর অর্থ হচ্ছে একজন ঘোষণাকারী ঘোষণা করল, আইয়াতুহাল ঈরু, ওহে কাফেলা দাঁড়াও, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয় তোমরা চুরি করেছ, তোমরা চোর। আলু, এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন পিছন দিক থেকে ডাক শুনলেন যে তোমরা চোর দাঁড়াও, তারা দাঁড়িয়ে গেল। আলু ওয়াকবালু আলাইহিম মাযা তাফকিদুন, তারা এদের দিকে ফিরল, তাকালো এবং বলল, তোমরা কি হারিয়েছ? চোর মানিয়ে তো কিছু একটা হারিয়েছে ওরা। আলু নাফকিদু সুআল মালিকি, আমরা বাদশার পানপত্র হারিয়েছি, ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর, আর এটা যে ব্যক্তি তালাশ করে পাবে তাকে এক উটের বোঝা, একটা উটের বোঝা পরিমাণ খাদ্য অতিরিক্ত দেওয়া হবে, ওয়া আনা বিহি যাঈম, এবং আমি এটার দায়িত্বশীল। কালু, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বললেন, তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন। কালু তাল্লাহি, তারা বললেন যে আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি যে আমরা, লাকাদ আলিমতুম, তোমরা নিশ্চয়ই জানো, মা জিনা লিনুফসিদা ফিল আরদি, আমরা দুনিয়াতে ফাসাদ করার জন্য আসি নাই, ওয়া মা কুন্না সারিকিন, এবং আমরা চোর নই। এবারে ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে যারা তালাশ করতে গেল, তল্লাশি চালাতে গেল, তারা বলল, আচ্ছা তোমরা চোর ন, যদি তোমাদের মধ্যে চোর থাকে তাহলে তার শাস্তি কি হবে? কারণ ইউসুফ আলাইহিস সালাম এটা তার জানা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত, ইয়াকুবের যে দিন, তাতে শাস্তি হলো যে ব্যক্তি চুরি করবে তাকেই, যার মাল চুরি করলো তার গোলাম বানিয়ে রাখা হবে। এই জন্য এই প্রসঙ্গে প্রশ্ন করা হলো। قالوا فما جزاؤه ان كنتم صادقين, তোমরা যদি চুরি করে থাকো, যদি তোমরা ইনকুন্দু কাযিবিন, যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তোমাদের মধ্যে যদি চোর থাকে তাহলে তার শাস্তি কি হবে? قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه, তারা বলল, جزاؤه من وجد في رحله, যেই ব্যক্তির ফলের ভিতরে বা যেই ব্যক্তির বস্তার ভিতরে এটা পাওয়া যাবে, ফাহুয়া জাজা উহু, সে ব্যক্তি এর জাজা হবে, বিনিময় হবে, তাকেই রেখে দেওয়া হবে। কাযালিকা নাজজি যালিমিন, ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা বলল যে আমরা এভাবেই জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। এবারে তল্লাশি শুরু হল। ফাবাদা বিআউইয়াতিহিম ক্বাবলা বিআয়াখিহি, প্রথমেই যদি বিনিয়ামিন ব্যাগের থেকে বের করা হয় তাহলে মনে করবে লোকেরা একটা পরিকল্পিত বিষয়, এজন্য আগে অন্যান্য ভাইদের ব্যাগগুলো বা থলেগুলো তল্লাশি করা হলো। এরপরে সুম্মা ইস্তাখরাজাহা মিন রিআয়াহিহি, এরপরে তার ভাইয়ের বস্তা থেকে, তার বর্তন থেকে এটাকে বের করে আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফা, এমনি ভাবে আমি ইউসুফকে কৌশল শিখিয়ে দিয়েছি, কিদনা তদবীর, কৌশল শিক্ষা দান করেছি, কারণ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, বাদশার যে দিন ছিল, তৎকালীন মিশরের যে ধর্ম ছিল, সেই দিন অনুযায়ী ইউসুফ আলাইহিসসালাম তার ভাইকে রেখে দিবেন এটা সমুচিন ছিল না। ইল্লা আইয়াশা আল্লাহু, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন, যেভাবে ইচ্ছে করেন সেভাবেই হয়ে থাকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন, নারফাউ দারাজাতি মান নাশাউ, যেই ব্যক্তিকে চাই আমি তার দরজা বলন্দ করে দেই, ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, এবং সমস্ত জ্ঞানের উপরে আরেকজন জ্ঞানী রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌশল আল্লাহ তাআলা বললেন যে এটা আল্লাহ তাআলা শিক্ষা দান করেছেন। এখানে শব্দটা এসেছে মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, এতে বোঝা যায় যে তখনও মিশরে ইউসুফ আলাইহিস সালাম যে দীন প্রচার করছিলেন ইসলাম এটা প্রতিষ্ঠিত ছিল না, বরং বাদশাহ ধর্মটাই প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আমরা আগের আলোচনায় বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাম পূর্ণ ক্ষমতা এবং মিশরের সমস্ত কর্তৃত্ব হাতে নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন, শুধু একজন মন্ত্রী হিসেবে নয়। কিন্তু আজকের আয়াত থেকে বোঝা যায় যে তখনও বাদশাহর দীন প্রতিষ্ঠিত ছিল। এটার অর্থ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তিনিও মদিনায় গিয়ে একবারে সবকিছু প্রতিষ্ঠিত করতে পারেন নাই। মদিনায় ইসলামী হুকুমত কায়েম হওয়ার পরেও দীর্ঘদিন পর্যন্ত মদ হালাল ছিল, হারাম করা হয় নাই। দীর্ঘদিন পর্যন্ত সুদ ব্যবস্থা চালু ছিল। তবে এটা লক্ষণীয় বিষয় যে আল্লাহর নবী কখনো সুদ খান নাই। সে সমাজে প্রতিষ্ঠিত ছিল, কারণ মদ একবারে হারাম হয় নাই। এটাই ইসলামের শিক্ষা। আমেরিকাতে আপনারা যারা ইতিহাস জানেন, মদকে অবৈধ ঘোষণা করার পরে সেখানে আইন করা হল, কত লক্ষ লক্ষ লোকদেরকে জেলে পুরে দেওয়া হল, হাজার হাজার দোকান বন্ধ করে দেওয়া হল এবং কোটি কোটি ডলার ব্যয় করা হল, তারপরেও মদের দোকান বন্ধ হয় নাই, বরং আরো খুচরা গোপনে হাজার হাজার দোকান চালু হয়ে গেল। এরপরে পরবর্তী সরকার ঘোষণা করল, আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে মদের বৈধতা দেওয়া হবে, এবং সে বিপুল ভোটে বিজয় লাভ করল, কারণ এটা ছিল একটা আইনের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা। আর মদিনার ইতিহাস পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সাহাবায়ে কেরামদের সামনে ইসলামের বিষয়গুলো চলে আসলো, তাদের মেজাজ তৈরি হলো, তারা নিজেরাই প্রশ্ন করতে লাগলেন। কোরআনে আসছে, ইয়াসআলুনাকা আনিল খামর, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে মদ প্রসঙ্গে, আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, কুল ফীহিমা ইসমুন কাবীরুন, বলুন এ দুইটার মধ্যে মারাত্মক ধরনের পাপ এবং অন্যায় রয়েছে, ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের জন্য অনেক উপকারও আছে। তাহলে এখানে পাপেরটা আগে বলা হলো, উপকারও স্বীকার করা হলো, এতে হারাম হয় নাই। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে এর গুনাহের দিকটা অন্যায়ের দিকটা বড় লাভের দিকের চেয়ে। এটা বলার দ্বারা সাহাবায়ে কিরাম তো লাভের পাগল ছিলেন, বুঝতে পারলেন যে এটা আমাদের ক্ষতি বেশি, লাভের চেয়ে যেটা ক্ষতি বেশি এটা আমরা কেন করতে যাব। আস্তে আস্তে তরক করার মাত্রা তাদের মেজাজ তৈরি হতে লাগলো। এরপরে কিছুদিন চলে গেল, একবার এক ঘটনা ঘটে গেল, এক সাহাবী নামাজ পড়াচ্ছেন মদপান করে, ইমাম সাহেব মদপান করে ইমামতি করছেন, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন সবগুলো লাভ দিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাআবুদুন ওয়া আনতুম আবিদুনা মা আবুদ ওয়া আনা আবিদুন মা আবুদ, লাভ দিয়ে অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি জানিয়ে দিন, আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আবুদু মা তাআবুদুন, আর তোমরা যাদের ইবাদত করো, যার পূজা করো, আমরা তার ইবাদত করি না। ওই যে অনেকে বলে না, আরে হিন্দুরা ঈশ্বরের পূজা করে, কি ভগবানের পূজা করে, খ্রিস্টানরা ঈশ্বরের পূজা করে, মুসলমানরা আল্লাহর পূজা করে, সব মিলে একই। এটার প্রতিবাদ করা হয়েছে যে না, হিন্দুদের ঈশ্বর ভগবান, খ্রিস্টানদের ঈশ্বর, মুসলমানদের আল্লাহ কখনো এক নয়। লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করছ আমরা তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করছো আমরা তার ইবাদত কখনো করার নই। আবিদুন, আমরা কখনো ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করছো। এটা মক্কার লোকেরা যখন প্রস্তাব করেছিল যে চলো তালে মিলে চলি, কিছুদিন তোমাদেরটা মানবো কিন্তু আমাদেরটা মানবো, তখন এই সূরা নাযিল হয়ে যায়। এরপরে বলা হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের একটা আলাদা দিন আছে, আমার একটা আলাদা দিন আছে, তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। এখানে একটা কথা বলে রাখি যে তাদেরটাকেও দিন বলা হয়েছে, দিন ধর্ম। তাহলে বোঝা গেল ধর্ম হক হতে পারে, বাতিল হতে পারে। আজকের আলোচনা এটা আছে, সেটা একটু পরেই আলোচনা করছি। এখানে বলা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ওই সমাজের ক্ষমতা নেওয়ার পরে একদিনই তিনি সবকিছু চালু করেছেন, বিষয়টা এরকম নয়। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটা বলছিলাম যে এভাবে একবারে করেন নাই। ওই সাহাবী যখন এমামতি করলেন, নামাজের পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে কি বলা যায়? দেখেন তখনও হারাম করা হচ্ছে না, তখন আয়াত নাযিল হয়ে গেল, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ইমানদারগণ, তোমরা মদপান করে মাতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও আসবে না। ফকিরের আবার পরে লা তাকরাবুস সালাত কোরআনে আছে, নামাজ ধারে কাছেও যেও না, ওই নামাজ পড়তে নিষেধ করেছে। আবার বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হচ্ছে মুসল্লিদের জন্য। এরপরে যে কি আছে তার খবর নেই। আর আয়াতে বলা হচ্ছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতের কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা সঠিকভাবে তোমাদের জ্ঞান সুস্থ, মস্তিষ্ক না আসবে, মাতাল অবস্থা দূর না হয়ে যাবে। এটা দ্বিতীয় পর্যায়ে আসলো এবং সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে যেই জিনিসটা পান করে সালাতের কাছেও যাওয়া যাবে না, এটা নিশ্চয়ই জঘন্য খারাপ। আল্লাহর নৈকট্য হয় যে জিনিসের মাধ্যমে, সালাতের মাধ্যমে। সেই সালাত পড়তে গেলে মদ পান করতে যাওয়া যাবে না, নিশ্চয়ই এটা জঘন্য খারাপ জিনিস, এটা বর্জন করা উচিত। কাজে এখন তাদের মধ্যেই বর্জন করার প্রবণতা শুরু হয়ে গেল। এরপরে আর এক ঘটনা ঘটল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো উট দিয়েছেন। উট ঘটনাক্রমে এক জায়গায় মদ পান করে আল্লাহ রাসূলের চাচা হামজা আরো কয়েকজন সেখানে একটা কবিতার আসর হচ্ছিল। কবিতার মাধ্যমে কবি যে সে উৎসাহিত করলো, আলা ইয়া হামজু, হামজা এখন ওঠো না, উটের কুচগুলো কেটে নিয়ে আসো। মাতাল অবস্থায় গিয়ে ওই উট দুটো যেটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন আলীকে, কুচগুলো কেটে নিয়ে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে নালিশ দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন হামজার কাছে বলার জন্য, তখনও তার মাতাল অবস্থা কাটে নাই। তিনি অবস্থায় বললেন, তুমি তো আমার আব্বার গোলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এখনো সে মাতাল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে আপনি দোয়া করুন আল্লাহর কাছে স্পষ্ট বিধান নাযিল করার জন্য। এখন সাহাবাদের মধ্যে এটা দাবি আসলো যে মদ সম্পর্কে ইসলামের পরিষ্কার বিধান কি, এটা আমরা জানতে চাই। এরপরে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, নিশ্চয় মদ জুয়া, ইন্নামাল খামরু, খামর মানে মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তির বেদি স্থাপন করা, ভাস্কর্য মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কি করা হয়, বিজিআরের মোড়ে এরকম রাস্তার মোড়ে শহরের প্রবেশ দ্বারে মূর্তি স্থাপন করা। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু, আনসাব মানে নুসব, মূর্তি স্থাপন করা, মূর্তির বেদি স্থাপন করা, ভাস্কর্য স্থাপন করা। ওয়াল আজলামু, এবং বিশেষ এক প্রকারের লটারি, এই সবগুলো শয়তানের কাজ। রিজসুন মিন আমালি শয়তান, এগুলো অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু, সম্পূর্ণরূপে তোমরা মুসলিমরা এর থেকে নিরাপদ দূরে থাকো, এটিতে না পড়ো, নিরাপদ দূরে থাকো। এই হারাম হয়ে গেল। যেদিন হারাম হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের অবস্থা কি ছিল? একজনে মদের পেলা মুখের কাছে তুলে নিয়েছেন, এর মধ্যে আরেকজন বলল, আরে মদ তো হারাম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পেয়ালা ভেঙে ফেলেছেন। মদিনার গলিতে মদ এমন ভাবে ছেড়ে দেওয়া হলো, বৃষ্টি হলে পরে, ঝড় বৃষ্টি হলে পানি যেরকম নালা দিয়ে প্রবাহিত হয়, মদিনার গলিতে মদের নালা প্রবাহিত হয়ে গেল। বুঝা গেল ইসলাম সব কিছুকে একদিনে হারাম করে নেয়। এভাবে ধীরে ধীরে ধাপে ধাপে পূর্ণতা অর্জন করেছে। ইউসুফ আলাইহিসসালাম মিশরের পূর্ণ ক্ষমতা নিয়েই তিনি ক্ষমতা আরোহণ করেছেন, কিন্তু সব জায়গায় তিনি এখন পর্যন্ত দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই। সেজন্য কিছু কিছু ক্ষেত্রে, যেমন চোরের বিধান হয়তো ওই সময়কার প্রচলিত ধর্মে ভিন্ন ছিল, ইউসুফ আলাইহিসসালাম নিজের ক্ষেত্রে সেই ভিন্ন আইন প্রয়োগ করতে চান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মদিনাতে যখন হিজরত করলেন, যদিও বিভিন্ন কুসংস্কার প্রচলিত ছিল, ওগুলো প্রথমে হারাম করেন নাই, তারপরেও তিনি কখনো এর মধ্যে জড়ান নাই, তার ব্যক্তিগত বিষয়গুলোকে এর থেকে আলাদা রেখেছেন। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইকে রাখার জন্য যে কৌশল অবলম্বন করলেন, এটা ওই প্রচলিত আইনের অধীনে নয়, বরং ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম তাদের যে বিধান ছিল সেই বিধান অনুযায়ী তিনি রেখে দিয়েছেন। এটাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, বাদশার যে প্রচলিত দিন ছিল সেই দিনের মধ্যে সম্ভব ছিল না ইউসুফ আলাইহিসসালাম তার ভাইকে রেখে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কৌশল তাকে শিক্ষা দিলেন, সেভাবেই তাকে রাখা হয়েছে। এরপর আল্লাহ বলছেন, নারফাউ দারাজাতিম মান নাশাউ ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। এখানে একটা কথা খুব লক্ষণীয়, ওলামায়ে কেরামদের জন্য, মাদ্রাসার ছেলেদের জন্য খুবই জরুরি, এখানে দীনিল মালিক বলা হয়েছে, বাদশার দীন আপনাদের জন্য জরুরি, কারণ দীন মানে ধর্ম। আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো ধর্ম, মুসলমান ধর্ম, কিন্তু এর বাইরে যে বিভিন্ন মতবাদ আছে, রাজনৈতিক মতবাদ, এগুলো ধর্ম না। এই জন্য বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। দীন শব্দের বিভিন্ন অর্থ আসে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, এখানে দীন মানে হচ্ছে বিচার দিন, প্রতিদান দিবস। আর একটা হচ্ছে দীন, কোরআনের বহু জায়গায় আছে দীন মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার কিছু অংশ থাকে আকীদার বিষয়, কিছু অংশ থাকে স্বীকার করা, মুখে স্বীকার করা বিষয়, কিছু অংশ থাকে বাস্তবে অঙ্গ দিয়ে আমল করা বিষয়। এই তিনটা জিনিসের সমন্বয় যেটা হয় তার নাম হচ্ছে দীন। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, যেমন আমরা মুসলিমরা মুখে স্বীকার করি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা মুখে স্বীকার করা ফরজ। যারা বোবা না, হ্যাঁ বোবার জন্য জরুরি, ইঙ্গিত করে দেখাতে হবে, এই সাক্ষী না দেওয়া পর্যন্ত ইসলামে প্রবেশই করে না। আমি তো এটা প্রায় বলে থাকি, আমার জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঠিকই, কিন্তু এর অর্থ বুঝে না। আদালতে একজন সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়েছে, খুনের মামলার আসামি সাক্ষী, জজ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কি জন্য এসেছো এখানে, খুনের মামলার সাক্ষী দেওয়ার জন্য। আচ্ছা বলো কে খুন করেছে, তা তো জানি না। আচ্ছা কাকে খুন করলো, তা তো জানি না। জজ সাহেব কি বলবেন, এটা ফাজলামি করার জায়গা আর পাও নাই, আদালতে ফাজলামি করতে আসছো, যাও ধর পুলিশ, পুলিশকে বলো এটা জেলে ঢুকা। আদালতের সাথে সে চরম অবমাননা করেছে। এইখানে যেমন পরিষ্কার যে না জেনে বুঝে সাক্ষী দেওয়া যায় না, লা ইলাহার মধ্যে এটা বোঝা যায় না, আশহাদু আল লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, কি অর্থ এর, এটা বুঝতে হবে কি সাক্ষী দিচ্ছি, কোন খবর নেই কিসের সাক্ষী, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কারো আনুগত্য করা যাবে না, কারো বিধান মেনে চলা যাবে না, আল্লাহর বিধানের সঙ্গে যেই জায়গায় কোন বিধানের সংঘর্ষ আছে সেই ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো বিধান, সে হোক শাসক, সে হোক মা বাপ, সে হোক পীর বুজুর্গ, যেই হোক না কেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে অথবা সাংঘর্ষিক যদি কোনো বিধান হয় তা মানা যাবে না। এটা হচ্ছে আশহাদু লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, নিরঙ্কুশ ক্ষমতার মালিক নেই, সর্বময় ক্ষমতার মালিক নেই, আইন বিধান দেওয়ার ক্ষমতার মালিক নেই, আনুগত্য পাওয়ার মালিক নেই, আশহাদু লা ইলাহা ইলাহ, মাবুদ যার আনুগত্য করা হয়, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করতে পারবো না। এইটা বুঝে শুনে সাক্ষী দেয়, এরপর সাক্ষী দেয় কি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, তিনি আমার আদর্শ পুরুষ, আমাকে তার আদর্শই মানতে হবে। তাহলে আর লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ বা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মুসলমান গ্রহণ করতে পারে? বোঝা গেল সাক্ষী দেয়ার পরে আবার গণতন্ত্র করে, এরপরে আবার সমাজতন্ত্র করে, এরপর জাতীয়তাবাদী আন্দোলন করে। ইসলামের কোন জাতীয়তাবাদ নাই, কোন ডেমোক্রেসি নাই, কোন সমাজতন্ত্র নাই, সবকিছু ইসলামের আলাদা তন্ত্র আছে, এটার নাম দ্বীন। এই জন্য এটা পরিষ্কার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন। আমি বলছিলাম দিন কাকে বলে, দিন মানে যার একটা অংশটাকে স্বীকার করা, মুখে স্বীকার করা। যেমন আমরা স্বীকার করলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম, ওয়াশহাদু মুহাম্মাদ রাসূলুল্লাহ স্বীকার করলাম, এরপরে আল্লাহর মালায়েকা ফেরেশতাদের মুখে স্বীকার করলাম, ফেরেশতা আছেন তাদের কাজ পিতা স্বীকার করলাম, নবী রাসূলদের স্বীকার করলাম মৌখিকভাবে, এরপরে এটা অন্তরে বিশ্বাস করা, তাসদিক বিল জানান, তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা যে আমি এটা অন্তরেও বিশ্বাস করি, লালন করি, আকীদা রাখি। তিন নম্বর কাজ হচ্ছে কি, স্বীকার করলাম কিন্তু আল্লাহর হুকুম নামাজ পড়ে নামাজ পড়লাম না। একজনে স্বীকার করলো আপনি আমার মালিক, আপনি আমার মহাজন, আচ্ছা ঠিক আছে এই কাজটা করো, এটা করতে পারবো না, আচ্ছা ওইটা করো, এটা করতে পারবো না, আপনি আমার মহাজন। আমরাও স্বীকার করলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার নির্দেশ মেনে চলবো, বিশ্বাস করি। আল্লাহ বললেন সালাত কায়েম করো, এটা মানতে পারবো না। আল্লাহ বললেন আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার করো, এটা মানতে পারবো না। আল্লাহ বললেন সংসদে আল্লাহ দিন কায়েম করো, ওখানে আল্লাহর বিধান চলে না। মুসলমান আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তোমার বান্দা, আমরা সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওই আদালতের সাক্ষীর মতোই হলো। এই জন্য তিনটা জিনিসের সমন্বয় ইমান হয়, কয়টা জিনিসের নাম মুখস্থ রাখবেন, একরারুন বিল লিসান, কি বললাম, মুখে স্বীকার করা, তাসদিকুন বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা, কি করা, তিন নাম্বার ওয়া আমালুন বিল আরকান, বাহ্যিকভাবে সেটাকে আরকান দিয়ে অঙ্গ দিয়ে সেটাকে বাস্তবায়ন করা। সালাত পড়ি আমরা অঙ্গ ব্যবহার করি, সওমে অঙ্গ ব্যবহার করি, এরকম ভাবে হজে আমাদের অঙ্গ ব্যবহৃত হয়, বাস্তবায়ন করা। তাহলে তিনটা জিনিস হল মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং বাস্তবে বাস্তবায়ন করা। এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান, এর নাম হল দ্বীন। এরকম ভাবে যদি কোন ধর্মে কোন আলাদা কিছু মতবাদ থাকে ওটাও দিন। আল্লাহ বলছেন তোমাদের জন্য একটা স্বতন্ত্র দিন দেওয়া হয়েছে, সেই দিনটার নাম হচ্ছে ইসলাম, দিনের নাম কি, এবং ওটাই একমাত্র তোমাদের দিন। এখানে সবচেয়ে ক্ষতি করেছে যে জিনিসটা, সেটা ফসলুদ্দিন আন সিয়াসা, ইসলামকে, দিনকে, রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করে মসজিদে ঢুকিয়ে দিয়েছে ধর্মকে। এই কাজটা সর্বপ্রথম করেছে খ্রিস্টানরা, খ্রিস্টানরা বৈরাগ্যবাদ তৈরি করে ধর্মকে আলাদা করেছে। ধর্ম হচ্ছে জঙ্গলে থাকো, বিয়ে করবা না, এবাদত করতে থাকো, এই সব করে করে ইসলামকে ওরা ঢুকিয়ে দিয়েছিল খানকা মন্দিরে, গির্জায় সীমাবদ্ধ করে দিয়েছিল, আর জীবনের বিশাল অঙ্গকে আলাদা করেছে ধর্ম থেকে ইসলামের মধ্যে। এটা ততদিন পর্যন্ত ঢুকতে পারে নাই যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে সুফিবাদের জন্ম নেয় নাই। এই খ্রিস্ট মতবাদ থেকে সুফিবাদের জন্ম, খ্রিস্ট হিন্দু মতবাদ থেকে সুফিবাদের জন্ম, হিন্দুদের বৈরাগ্যবাদ, খ্রিস্টানদের বৈরাগ্যবাদ, এই যে গির্জা মতবাদ, যাদের বক্তব্য হচ্ছে ইসলামকে, দিনকে, ধর্মকে রাজনীতি থেকে মুক্ত করো, আলাদা করো, রাজনীতি করবে একদলে, ধর্ম পালন করবে একদলে, ইসলাম এরকম ঠুনকো কোন ধর্মের নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। এবারে ইসলামটা পরিপূর্ণ কিনা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ বলছেন হ্যাঁ পরিপূর্ণ, এটা কোন অর্ধেক না যে মসজিদে অর্ধেক থাকবে বাইরে আর অর্ধেক। আল্লাহ বলছেন কোরআনে সূরা আলে ইমরান তিন নম্বর আয়াতের একটা অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ হয়ে গেছে, মোকাম্মাল হয়ে গেছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তথা ওহী যে নাজিল হচ্ছিল কোরআনের বাণী, আজকে তা সমাপ্ত করে দেওয়া হলো, অরাদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্তের জন্য ইসলামকে তোমাদের দীন রূপে মনোনীত করলাম। তোমাদের দীন, তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকেই মনোনীত করলাম, এছাড়া আর কিচ্ছু চলবে না। পরিষ্কার হলো দীন মুকাম্মাল, পরিপূর্ণ। এবারে আমরা পরিপূর্ণ প্রবেশ করবো না অর্ধেক প্রবেশ করবো? কোরআনকে জিজ্ঞেস করি, সব কোরআনে আছে, আমি কোরআন আয়াতই বলছি, খালি কোরআনে আছে। আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, হে ইমানদারগণ যারা আল্লাহকে বিশ্বাস করেছ, ইসলাম গ্রহণ করেছ, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করবে, অর্ধেক বাহিরে থাকবে, খবরদার এটা হতেই পারে না। আল্লাহ তাআলা সূরা নিসার 150 নম্বরে বলেছেন, যারা অর্ধেক মানে অর্ধেক মানে না তারা কি? আল্লাহ বলছেন, ইয়াকুলুনা ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যে কিছু মানবো কিছু মানবো না, মসজিদে সালাত পড়বো আল্লাহর হুকুম দিয়ে, আদালতে বিচার চলবে ব্রিটিশ আইন দিয়ে, সংসদ চলবে আল্লাহর আইন ছাড়া বাদ দিয়ে, ব্যাংক চলবে আল্লাহর আইন বাদ দিয়ে, সব জায়গায় আল্লাহর আইন চলবে না, খালি মসজিদে চলবে, এরকম যারা অর্ধেক মানবে অর্ধেক মানবে না। কোরআন শরীফের সূরা নিসার 150 আর 51 নম্বর আয়াতে বলা আছে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা একের হক কাফের, নির্ভেজাল কাফের, একেবারে প্রকৃত কাফের, আসল কাফের, কিছু মানে কিছু মানে না। এবারে আসুন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এটা আমি বলে থাকি যে একজন লোক আপনার বাড়িতে গেল, দরজা দিয়ে অর্ধেক ভিতরে ঢুকলো অর্ধেক বাইরে, আপনি কি বলবেন তাকে? যে বেটা ঢুকলে পুরো ঢোক, আপনার পুরো বের হয়, অর্ধেক ঢুকবে অর্ধেক বাইরে চলবে না। এটা তো আপনার বাড়িতে যেমন অর্ধেক ঢুকলে আপনি পছন্দ করেন না, আল্লাহর দিনের মধ্যে আপনি অর্ধেক ঢুকবেন অর্ধেক ঢুকবেন, আল্লাহ কি করে পছন্দ করবেন? এই জন্য আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এবারে আল্লাহ তারা বলছে, শুনুন ভালো করে, মরার আগে ইসলাম ছাড়ার মরুন খবরদার, খবর আছে কিন্তু, এই জন্য এটা পরিষ্কার থাকতে হবে। আজকে দিন এখানে আছে, দিনের মালিক, দিন বিভিন্ন রকম হতে পারে, আমি সেজন্য আলোচনা করছি। দিন খ্রিস্টানদের দিন একটা, এহুদি দিন একটা, প্রত্যেকটা মধ্যে আকিদার কিছু বিষয় আছে, জীবন বিধানের কিছু বিষয় আছে, গণতন্ত্রের মধ্যে আকিদার বিষয় আছে। গণতন্ত্রের আকিদার বিষয় কি? জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক, এটা আকিদার বিষয়। এরপরে আরেকটা বিষয় আছে, যে এই দেশের একটা সংবিধান থাকবে, এই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে। ওই সংবিধান, আমি খালি বাংলাদেশকে বলছি না, কি আবার আমার এই বক্তব্যকে বাংলাদেশ সংবিধানের বিরুদ্ধে বলার চেষ্টা করবেন না, এটা আমি একটা সামগ্রিক বক্তব্য পুরো দুনিয়ার জন্য দিচ্ছি, দুনিয়ার মুসলিমদের জন্য। আমি আমার বক্তব্য খালি বাংলাদেশে চিন্তা করি কোনো সময়, এই জন্য এটা খেয়াল রাখবেন, কারণ অনেক শত্রু আছে যারা আমার বক্তব্যকে বিকৃত করে। আমার এই বক্তব্য কোন দল গোষ্ঠীর বিরুদ্ধে না, আমার বক্তব্য গোটা ইসলামের বাহিরে যারা সবার বিরুদ্ধে, ইসলামের বাহিরে সবার বিরুদ্ধে, সে যেই হোক না কেন, পরিষ্কার বুঝতে হবে। প্রত্যেকটা দেশের একটা সংবিধান, গণতান্ত্রিক দেশ যত আছে, আমেরিকা আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, যত দেশ, সব দেশের সংবিধান লেখা থাকবে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, বাংলাদেশও আছে ওই সূত্রে, এটা আকিদের বিষয়। দুই নম্বর লেখা আছে বাংলাদেশ 7 নম্বর ধারার একে লেখা আছে, এটা এরপরে লেখা আছে 7-2, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে, এই আইনের সঙ্গে অন্য অন্য আইনের যতটুকু অসামঞ্জস্যশীল ততটুকু বাতিল হবে, এটা অন্য অন্য দেশেও আছে। এই অন্য অন্য আইন বলতে যদি অন্য দেশের আইনকে বলে আপত্তি নেই আমাদের, কিন্তু আমরা দেখি কোরআনের আওতাভুক্ত, কোরআনের যে সমস্ত আইনগুলো এর সাথে সাংঘর্ষিক সেগুলো বাতিল হয়ে গেছে। চোরের হাত কাটার আইন, মদের আইন, সুদের আইন, জেনা বিচার আইন, এরকম যত দণ্ডবিধির যত আইন আছে সব বাতিল হয়ে গেছে এক ধাক্কায়। এরকম ভাবে ইসলামকে আলাদা করে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দীনা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দীন নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে, কি না হয়ে, ফালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে, কারণ কবরে গেলে তোমাকে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দীন কি ছিল? তখন তুমি বলবে, আমি জাসদ ছিলাম, আমি বাসদ ছিলাম, আমি গণতন্ত্র ছিলাম, আমি রাজতন্ত্র কর্তা, আমি ইহুদি ছিলাম, আমি খ্রিস্টান ছিলাম, এই সবগুলো ধর্ম, প্রত্যেকটার আলাদা মতবাদ আছে, আকীদা বিশ্বাসের বিষয় আছে। ইসলামের বিশ্বাস যেমন আইন কানুন আল্লাহর পক্ষ থেকে আসবে নবী রাসূলদের মাধ্যমে এবং জনগণের কল্যাণে কাজ হবে, অফ দা আল্লাহ বাই দা ওহী ফর দা পিপল, গণতন্ত্র বলে অফ দা ও পিপল বাই দা পিপল ফর দা পিপল, ইসলাম বলে ওয়া তাসিমু বিল্লাহি ফা বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো, গণতন্ত্র বলে দল তৈরি করো, একটা সরকারি দল, একটা বিরোধী দল, বিরোধীর মধ্যে একটা প্রধান বিরোধী, আর একটা ছোট ছোট দল থাকবে, দেশকে বিভক্ত করে বিভিন্ন দলে দলে, আর মারামারি করবে রাস্তায়, এটা গণতন্ত্রের বড় শিক্ষা। এরকম ভাবে সমাজতন্ত্রের শিক্ষা আলাদা আছে, তাদের আবার আলাদা শিক্ষা আছে, এগুলো প্রত্যেকটা ধর্ম। এই জন্য বলছে দিন, দিন মানে ইহুদি দিন, খ্রিস্টান দিন, ইহুদি দিন, কুফফাদের দিন, এইরকম গণতন্ত্র দিন, ধর্ম নিরপেক্ষ ধর্ম, এটা একটা ধর্ম, ধর্ম নিরপেক্ষ ধর্ম, এটা একটা ধর্ম, কোন ধর্ম মানি না, এটা একটা ধর্ম, যে মানি না ধর্ম। কারণ এই ধর্ম কাকে বলে, ধর্ম যা পানির ধর্ম হচ্ছে প্রবাহিত হওয়া, তো এরকম আপনার কি ঠান্ডা হওয়া, পানি গরম করলেও মানে ঠান্ডা থাকে, তেমনি আপনি গরম পানি আগুনে মারেন কি হয়ে যাবে, আগুন নিভে যাবে। তাহলে বুঝা গেল পানির ধর্ম ঠান্ডা, পানির ধর্ম তরলতা, এটা থেকেই যায়। এরকম মানুষের একটা ধর্ম আছে, দিন আছে, যে যেটা গ্রহণ করে ওটা তার দিন। ইসলাম বলছে ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন, এটা পূর্ণাঙ্গ রূপেই গ্রহণ করতে হবে। এজন্য এখানে দিনের মালিক বলে বোঝানো হচ্ছে, কোরআনের সূরা কাফিরুনে বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। বোঝা গেল দিন ইসলামের বাইরেও দিন আছে, বাতিল দিন, এই বাতিল দিন, বাতিল ধর্মগুলো বাতিল করে বর্জন করে একজন মুসলিম পূর্ণাঙ্গ ইসলাম গ্রহণ করবে। এরকম গ্রহণ করতে পারলে সে ব্যক্তি মরার পর যখন প্রশ্ন আসবে মা দিন হুকা, সে বলবে দিন আল ইসলাম। আর যদি বস্তিতে থাকেন এক আল্লাহ হুকুমে, বাইরে আল্লাহ আল্লাহ হুকুমে, আপনি মরার পরে কি উত্তর দিবেন? মরার পর উত্তর দিবে আমি মা দিন হুকা, তোমার দিন কি ছিল? আমি তো ধর্ম নিরপেক্ষ ছিলাম, আমি সেকুলার ছিলাম, আমি এই কি ছিলাম, ইহুদি ছিলাম, খ্রিস্টান ছিলাম, এরকম উত্তর কোন উত্তরে কাজ হবে না। এজন্য দিন এটা একটা পূর্ণাঙ্গ দিন, ইসলাম আসার পরে অন্য কোন ধর্ম পালন করার সুযোগ নেই। আপনার ইতিহাস পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে কিতাবে বেশ কথা আছে হাদিসটা, আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরাম যিনি বসে আছেন, এর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের অনেক জিনিস ভালো পাই, হ্যাঁ মিশকাতের ত্রিশ নম্বর পৃষ্ঠায়, عن جابر عن النبي صلى الله عليه وسلم حين اعطاه امر فقال ان نسمع احاديث من يهود تعجبنا, ইহুদিদের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো কথা পাই যেগুলো খুব ভালো লাগে আমাদের কাছে, মজা লাগে, আফা তারা আন্নাকতুবা বাদহা, আমরা কি কিছু লিখে রাখবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা মুতাহাফফিকুন আনতুম, এখানে এরকম আছে, আরেক রাওয়ায়েতে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তিনি পড়া শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, সাকিলাত কাসাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, আল্লাহর রাসূলের চেহারা দিকে লক্ষ্য করছো না? উনি তাকালেন, তাকিয়ে দেখলেন আল্লাহর রাসূলের চেহারা রাগে লাল হয়ে গেছে, সুন্দর মানুষ, সাদা মানুষ, লাল হয়ে গেছে চেহারা। ওমর বুঝতে পারলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগ করেছেন, সঙ্গে সঙ্গে তওবা করলেন। তিরমিজি হাদিস বললেন, রাদিয়তু বিল্লাহি রাব্বান আবিল ইসলামি দীনান আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে গ্রহণ করলাম। উনি তওবা করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রেখো, আমুতাহাফফিকুন আনতুম কামা তাহাফফাকাত ইহুদান নাসারা, তোমরা কি সেই বিভ্রান্তির মধ্যে আছো যেরকম বিভ্রান্তির মধ্যে ইহুদি খ্রিস্টানরা করেছিল? তারা ধর্মকে আলাদা করেছে, জীবনের বিশালাঙ্গ ধর্মের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ধর্মকে তারা গির্জা ঢুকিয়ে দিয়েছে, মন্দির ঢুকিয়ে দিয়েছে, তোমরা সেই বিভ্রান্তির মধ্যে আছো? জেনে রাখো, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, আমি তোমাদের কাছে একটা স্বচ্ছ পরিষ্কার পূর্ণাঙ্গ দিন পেশ করেছি। আর জেনে রাখো, তুমি তাওরাত নিয়ে আমার সামনে হাজির হয়েছো, আল্লাহ লাউকান আলাউকান মুসা হাইয়ান, যদি আজকে মুসা নবী জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না যতক্ষণ পর্যন্ত আমার অনুসরণ করে ইসলামে প্রবেশ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে যদি সে আমার অনুসরণ না করত, তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না। পরিষ্কার হয়ে গেল, ইসলামের নবী, আমাদের দিন কোরআন আসার পরে যত ধর্ম সব বাতিল হয়ে গেছে, এখন অনেক পীর তৈরি হয়েছে, হ্যাঁ যারা বলে ইসলাম গ্রহণ করা দরকার নাই, এরা গঙ্গায় স্নান করে, যেমন হিন্দুরা এরকম স্নান করেছে। গত শুক্রবার তো পত্রিকা দেখলাম একটা, যে মাছ ভান্ডারে সেখানে ওরস হয়েছে, ওইখানে যে কবরের পাশে লেক আছে, কুয়া আছে, সেই কুয়ায় লোক শত শত লোক গোসল করছে পাপ মোচনের জন্য। শুরু হলো হিন্দুদের গঙ্গা স্নান আর মুসলমানদের মাজারের পুকুরের স্নান, একই না? মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত পীরদের আকীদা হচ্ছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নেই। আর হাদিসে পরিষ্কার বলছে আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, মূসা নবী যদি আজকে জীবিত থাকতো তাহলে মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার অনুসরণ করা ছাড়া। আর এক হাদিসে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহি লা ইয়াসমাউ বি ইহুদিয়্যুন ওয়া নাসরানিয়্যুন ثُمَّ مَاتَ وَلَمْ يُؤْمِنْ بِاللَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ جُسَى جَهَنَّمَ। যে ইহুদি হোক খ্রিস্টান হোক যে কোন ধর্মের লোক হোক না কেন, আমার আগমন বার্তা তার কাছে পৌঁছেছে আর কোরআনের বাণী তার কাছে পৌঁছেছে, এরপরে সে আমার প্রতি ইমান আনলো না, এ অবস্থায় মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি জাহান্নামের পচা গলা লাশে পড়িত হবে, জাহান্নামে নিক্ষেপিত হবে। এই কারণে কাফেররা অনেক সব ভালো কাজ করে, মানুষ মনে করে যে অনেক ন্যাক কাজ করে, ভালো কাজ, রাস্তাঘাট দান খয়রাত করে। কোরআনে তাও বলা আছে, কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইহসাবুহু যামানু মা, যারা কাফের তারা যে নেক আমল গুলো করে এগুলো মরিচিকার মতো, যেমন বালুর ময়দানে পিচ ঢালা রাস্তায় দূরের থেকে তাকালে থই থই করে পানি দেখা যায়, পিপাসার্থ মানুষ সেখানে গিয়ে পানি খাওয়ার চেষ্টা করে দেখে যে পানি নাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের নেক আমলগুলোর পরিণতি এরকমই হবে, তারা মনে করে পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ বলছেন কাসারাবিন বিকিআতিন, সেই মরিচিকার মতো যেগুলো বাস্তবে কিছুই নেই, এখানে যাওয়ার পরে তারা কিছুই পাবে না। হ্যাঁ, তবে এত হতে পারে যে কাফের একটা ভালো কাফের একটা খারাপ কাফের, ভালো কাফের শাস্তি কম হবে, খারাপ কাফের শাস্তি বেশি হবে, এটা হতে পারে। আবু তালেব আল্লাহ নবীর জন্য সবকিছু করেছে, ইসলাম গ্রহণ করে নাই, জান্নাতি না জাহান্নামি? এরপরে আর দলিল লাগবে? যদি ইসলাম গ্রহণ করা ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারত, আমি কোরআন হাদিস থেকে বুঝি সেই লোকটা হতো আল্লাহ নবীর আপন চাচা হযরত আলীর আব্বা আবু তালেব। কে হতো? আবু তালেব। কিন্তু আবু তালেব জান্নাতি না জাহান্নামি? কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা বোঝা যায় সে জাহান্নামি। হাদিসে আছে আল্লাহ নবী মেরাজকে দেখলেন যে সে জাহান্নামে জ্বলছে, তার শাস্তি সবচেয়ে কম, পায়ে দুটো জাহান্নামের আগুনের খড়ম করিয়ে দেওয়া হবে, যার তাপে তার মাথার ঘিলু পর্যন্ত টকবক করে ফুটবে। এরপরে কি আরো দলিল লাগবে? এরপরে কি আরো দলিলের প্রয়োজন আছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ না করলেও মুক্তি পাওয়া যেতে পারে? অমুসলমান পরিষ্কার হতে হবে, পরকালে মুক্তির জন্য ইসলাম আসার পরে, কোরআন আসার পরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যদি কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করে না করে মারা যায় সে ব্যক্তি জাহান্নামী, সে ব্যক্তি কাফের। এরপরে কোন পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নেই, পরকালে মুক্তির জন্য কোরআন হাদিস পড়ে মারা দরকার নেই, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যে যার ধর্মে বসে ডাকলে আল্লাহকে পেতে পারে, পরকালে মুক্তি পেতে পারে, এরকম যদি কোন ব্যক্তি বলে সে পীর হোক, সে ব্যক্তি পীর না শয়তান, সে ব্যক্তি আল্লাহর শয়তানের অলি। আজকে পরিষ্কার হয়ে গেল দিন কয় রকম, দুরকম কয় রকম? একটা দিনে হক, একটা দিনে বাতিল। দিন কয় রকম? একটা হচ্ছে দিনে হক ইসলাম, এটা হক দিন, কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, আর বাকি সব সবগুলো কি বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনে হকের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন।